আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? অনেকদিন পর দেখা আপনাদের সাথে। লাস্টে আল্লাহ সকলকে ইজ্জতের সাথে, ঈমান আমলের সাথে, সম্মানের সাথে হায়াতে তাইয়েবা আতা করুক। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের হায়াত দিক, কিন্তু সম্মানের সাথে দিক। আশেপাশে যারা আছেন পবিত্র মাহফিলে চলে আসুন, কিছুক্ষণ আলোচনা করব, তারপরে আমাদের ছেড়ে তাজ আলা হযরত চাচা জান হুজুর পীর কেবলা আখেরি দোয়া করবেন। কাল বিলম্ব না করে আশেপাশে যারা আছেন সকলে পবিত্র মাহফিলে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أدب الشدف وعلى آله সকলে পেছন থেকে আওয়াজ দিয়ে আমার রাসূলের উপরে উচ্চ আওয়াজে দরুদ পড়লে কোনো ক্ষতি নেই। কোন কেউ আলেম ওলামা হুজুর হযরত জি মুফতি মোল্লা সাহেব মুবাল্লিগ আমির সাহেব কারো ক্ষমতা নেই যে বলবে রাসূল পাকের উপর জোরে দরুদ পড়া চলবে না, এমন কোন ফতোয়া আর কিতাব এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি। অতএব গোলামানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা, কেউ বাপিদার পেছনে দাঁড়িয়ে জিন্দাবাদ করছে, কেউ কল্যাণদার পিছনে, কেউ কিরাম তীর্থঙ্করদার পিছনে। আপনাদের এখানে কোন দাদা জানি না, ওই দাদাই না তো আসলে প্রেহবস দা গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ যিনি ছিলেন, নেতৃত্বে শীর্ষে, সব দিক দিয়ে শীর্ষে। আমাদের নসিবে আল্লাহ যেটা দিয়েছে, যার জন্য আমরা দিদির আঁচল ধরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি না, দাদার ধুতি ধরেও না। মুসলমান জান্নাতে যাবে দামানে মোস্তফা ধরে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই যদি বাস্তব হয় তো আসল লিডার দিন দুনিয়ার শাহেনশা আমার রাসূলের উপরে সকলে মিলে ভক্তি শ্রদ্ধা সম্মান তাজিবের সাথে দরুদের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি জহুরে খালিকে আকবর রসুল্লাহ জো আতে হে তমামে খুলদ কে মিম্বর রসুল্লাহ জো আতে হে জহুরে খালিকে আকবর রসুল জো আতে হে বিছা দো ফরশিয়া লগা দো জান তকিয়া বিছা দো ফরশিয়া جان کا کیا ابھی امت کو بخشا کر رسول اللہ جو آتے ہیں ابھی امت کو بخشا کر رسول اللہ جو آتے ہیں ظہور خالق اکبر رسول اللہ جو آتے ہیں اندھیری قبر میں مجھ کو اکیلے چھوڑ جاتے ہو اندھیری قبر میں مجھ کو اکیلے چھوڑ جاتے ہو اجالا نور کا لے کر رسول اللہ جو آتے ہیں اجالا نور کا لے کر رسول اللہ جو آتے ہیں اللہم صلی علی اللہ کا جلوہ بندوں کو دکھلا دیا کملی والی نے اللہ کا جلوہ بندوں کو دکھلا دیا کملی والی نے دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو دت کو جو دینا تھا سب کچھ دلوا دیا کملی والے نے حق لا الہ الا اللہ حق لا حق لا الہ الا اللہ محمد رسول اللہ میں کھانا گرا بت خانہ بنا بت خانہ پلٹ کر کعبہ بنا میں خانہ گرا بت خانہ بنا بت خانہ پلٹ کر کعبہ بنا تربت سے اٹھا کر مردوں کو پروا دیا کلمہ لا الہ الا اللہ حق لا حق لا الہ الا اللہ حق لا الہ الا اللہ حق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ماشاءاللہ سموت گڈی شدھی دین درود اسلام درودی ہمار مومن مسلمان مربی گن বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবেরা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ও হাজরান মজলিস আজকের মাহফিলের আয়োজক মণ্ডলী দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমাদের সিরতাজ আমার চাচা জান হুজুর পীর কেবলা আমার পীরজাদা ভাই সাথে সাথে দূর দূরান্ত অবস্থিত আমার মায়েরা বোনেরা সেহের কুচি কাঁচা বাচ্চারা সকলকে আমি এই সুন্দর সময় আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ আমার সালাম সকলকে জানাই আমার ঈদ মোবারক আপনারা হয়তো ভাববেন যে অসময় ঈদ মোবারক কিসে এই অসময় আপনি ঈদ মোবারক বলছেন কারণ আপনারা বলতে পারেন অনেকে এখন তো ঈদের সময় নয় এখন তো ঈদের সময় নয় আমাদের জন্য আল্লাহর রাসূলের আলোচনার মাহফিল আমরা যত বড় গুনাহগার হই খাতাকার হই বেনামাজি বেরুজদার কুপথে চলেছি একদিন, আজকে ভালো পথে চলছি, গুনাহ করেছি তার জন্য মনে আজ অনেকের কষ্ট, কখনো হয়তো মদ খেয়ে ফেলেছিল, কখনো জুয়া খেলে ফেলেছিল, কখনো কুপদগামী হয়েছিল, কথা বুঝতে পারছি না, তথাপিও আমরা আমার রাসূলকে এত ভালোবাসি যে আমার রাসূলের আলোচনার মাহফিলটা, তার আলোচনা শুনলে আমরা জগৎ হারা দুনিয়া ভুলা হয়ে যায়, তাকে এত ভালোবাসি, তার মাহফিলে বসে তার আনন্দের কথাগুলো, তার আলোচনাগুলোকে শুনলে আমরা সকলে খুশি হয়ে যাই, জোরে বলুন না সুবহানাল্লাহ, কিন্তু আমরা গুনাহগার, গুনাহগার আমরা, কারো বেশি কারো কম। নামাজি মুসল্লি পরেশগার কপালে দাগ পড়ে গেছে বলে ভাববেন যে এর কোনো গুনাহ নেই, দ্যাট ইজ রং। কারো বেশি আছে কারো কম আছে, যারা নামাজি মুসল্লি পরেশগার মানুষ আল্লাহ তাদের মর্তবাকে বুলন্দ করেছে। তবে আরেকটা কথা মাথায় রাখা দরকার, ভালো নামাজি হওয়ার আগে ভালো মানুষ হতে হয়, মানুষ যদি ভালো না হয় নামাজ পড়লে আর ভালো হবে না। পরে তার আমি যেটা বলতে চাচ্ছি, কারণ জিকরে হাবিব কম নেই আসলে হাবিব সে, জিক্রে হাবিব কম নেই আসলে হাবিব সে, আর জহাঁ জিক্রে হাবিব হতে হ্যাঁ খুদ খুদা হতে হ্যাঁ, জহাঁ জিক্রে হাবিব হতে হ্যাঁ খুদ খুদা হতে হ্যাঁ, বৈঠনে ওয়ালো আপনো তো ক্যা গায়র ভি খালি হাত নেই যাতে বলুন না সুবহান। আমরা কেউ সবাই কেউ, আপনারাও কালিয়াতে যাবেন না, আমরাও কালিয়াতে যাব না, মাইকালা ভাই কালিয়াতে যাবে না, প্যান্ডেলওয়ালা ভাই কালিয়াতে যাবে না, কেউ কালিয়াতে যাব, কেউ নগদে নেবে, কেউ ভেতরে ভেতরে নেবে, কথা বুঝতে পারছেন না ভাইজান? ভেতরে নেওয়াটা তো বোঝা যাবে না, ওটা বোঝা যায় না, রাস্তায় চলতে গিয়ে ঠোক্কর খেয়ে পড়ে গেলেন, হাঁটুটা ছিলে গেল, জখম হয়ে গেল, আপনি জখমটা দেখাতে পারবেন, দর্দটা দেখাতে পারবেন কি, ব্যথাটা দেখাতে পারবেন? এই যে আপনারা বসেছেন জখম দেখাচ্ছেন, দর্দ তো ভেতরে আছে কি, কথা বুঝতে পারছেন কি পারছেন? এ দর্দ তো ভেতরে আছে, ওই সমুদ্রে ডুব মারেন তবেই বুঝতে পারবেন কত ধানে কত চালার ভালোবাসার গভীরতা কতটা। দূর থেকে লাইলা মজনুর প্রেমের কাহিনী শুনছি আর মনে মনে হাসছি, ওতে লাভ নেই, নিজে প্রেম করে দেখুন, না না অন্য প্রেম না, খোদা রসুলকে প্রেম করতে বলছি, অন্য কিছু, আল্লাহ রসুলকে ভালোবেসে দেখুন। লাইলা আপনার মজনু যদি দুনিয়ার লাইলির জন্য পাগল হয়ে থাকে, তার জন্য যদি দেওয়ালে যেয়ে চুমু দেয়, তো আপনি আল্লাহ রসুলের পাগল, ওলিয়া উলিয়াদের পাগল হয়ে যান, আপনাকে দেয়ালে নয় আপনার হাতে দুনিয়ায় সে চুমু দেবে, বলুন না সুবহানাল্লাহ। হাকিকত তাই, একটা হাজরে আসওয়াদকে চিন্তা করুন তো, একটা পাথর কি আছে ওতে, ওই পাথরটা ওমর ফারুক চুমু দিতে চায়নি, কিন্তু পরে ওর ঘাট বলেছে আমার, আমি ওমরের ঘাড়ে চুমা দেবে কারণ আমার রাসূল ওতে চুমা দিয়েছে, বুঝতে পেরেছি? ব্যাপারটা খুব সিম্পল ভাবে নিতে হবে। তো আমরা তেমনই একটা মাহফিলে বসেছি, মিলাদুন্নবীর মাহফিল, গত বছরে এসে মিলাদুন্নবীর ব্যাখ্যা করে গেছিলাম, মনে আছে তো নাকি? আজকে আর ওই ডিটেলস আমি যাব না, আজ কাম স্ট্রেট টু দা পয়েন্ট, কেন আজকে আমরা এখানে এসে বসলাম, এখানে বসে আমরা পাবো কি, এখানে বসে না আমরা রহমত পাবো, দেখান দেখা যায় না, দোয়া পাবো দেখান দেখা যায় না, না এখানে বসে আমরা সওয়াব পাবো দেখান দেখানো যায় না, এখানে বসে ফায়েজ পাবো দেখান দেখানো যাবে না, এখানে বসে তাওয়াজ্জু পাবো দেখান না দেখানো যাবে না, এভরিথিং ইজ দা নেগেটিভ, সবটাই না, এখানে বসলে আল্লাহ খুশি হবে, আল্লাহকে দেখান, আমার কথা বুঝতে পারছেন না, দেখানো যায় না, তো এভরিথিং ইজ দা নেগেটিভ, বিকজ উই হ্যাভ টু ফাইন্ড আ পজিটিভ থিং রিগার্ডিং টু দিস মাহফিল, সব না, সব নারীর মধ্যে থেকে আমরা একটা হ্যাক হচ্ছি, কারণ যেহেতু আমাদের মূলকে দেখা যায় না, যখন মূলকে দেখা যায় না তার পাঠানো জিনিস হয়তো দেখা যাবে না, আমাদের মূল কি আল্লাহ, বলবেন আছে নিশ্চয় আছে, দেখা যায় না তো দেখা যাবে কি করে, আল্লাহ আছে তার সাক্ষী, আপনি নিজে হলে আর খোদাকে দেখতে পান, আল্লাহ আছে তার সাক্ষী, যদি প্রতিটা সৃষ্টি জীব হয় আর তাকে দেখা যায়, কথা বুঝতে পারছেন না, আমরা কি করে সাক্ষী, তাহলে আপনি বেঁচে আছেন প্রমাণ করুন, না আমাদের প্রাণ আছে, আগে আপনার প্রাণটা দেখান, যার বলে বরিয়ার হয়ে বেঁচে আছেন, সমাজপতি হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছেন, শিল্পপতি হয়েছেন, বিজনেস ইম্পেরিয়াল হয়েছেন, আপনি দেখান না আমার জান আত্মা ছোটবেলায় বেরিয়ে গেলে মরে যেতাম, কবর হয়ে যেত, আছে বেঁচে আছি। অথচ আপনার আমার শরীরের মূল জিনিস প্রাণ বা আত্মা আছে দেখা যায় না, ব্যবসা চালাচ্ছেন, ওনার আসল জিনিস প্রাণ আছে দেখা যায় না, সোসাইটি চালাচ্ছে, আমার আসল জিনিস প্রাণ আছে দেখা যায় না, আমার সমাজ চালাচ্ছি, এমএলএ এর আসল জিনিস প্রাণ আছে দেখা যায় না, কনস্টিটিউয়েন্সি চালাচ্ছে, এমপি এর আসল জিনিস প্রাণ আছে দেখা যায় না, কেন্দ্র চালাচ্ছে, কথা বুঝতে পারছেন না? তেমনি নাকি বারাক ওবামার আসল জিনিস প্রাণ আছে দেখা যায় না, আমেরিকা চালাচ্ছে, টনি ব্লেয়ার এর আসল জিনিস প্রাণ ছিল আছে দেখা যায় না, ইংল্যান্ড চালিয়েছে, মনমোহন সিং এর আসল জিনিস প্রাণ আছে দেখা যায় না, ভারত চালাচ্ছে, মমতা ব্যানার্জির আসল জিনিস প্রাণ আছে দেখা যায় না, বাংলা চালাচ্ছে, শেখ হাসিনার আসল জিনিস প্রাণ আছে দেখা যায় না, বাংলাদেশ চালাচ্ছে, তেমনি আমার আল্লাহ মূল আছে দেখা যায় না, কোন দেশ নয় কুল আলমকে চালাচ্ছে, কথা ঠিক না ভুল বলছি? তাহলে মূল দেখা যায় না, তারা যদি দেশ চালাতে পারে তো মূল দেখা যায় না, সে বিশ্ব কেন চালাতে পারে না? এবারে স্যার আইজাক নিউটন বলছি, এভরি ক্রিয়েশন হ্যাভ আ ক্রিয়েটার, একজন সায়েন্টিস্ট বলছে পৃথিবীর সব সৃষ্টির মূলে এক সোর্সটা আছে। জিজ্ঞাসা করা হলো, হাউ ইজ হি স্যার, সোর্সটা দেখতে কেমন? হি হ্যাভ দ্য বিগ ব্যাড, বড় দাড়ি আছে, বিরাট শেরওয়ানি, বিশাল দেহ, ব্যক্তিত্ব খুব কঠিন। বলছে I don't know exactly, he have the head, I don't know. Because be Newton, I believe on the truth, I believe on the supreme power, that is the creator. বলছে আমি নিউটন, তার দাড়ি মুখ আছে কিনা তাই জানি না, দেহ আছে কিনা তাই জানি না, আকার নিরাকার আমি কাউকে স্রষ্টা মনে করি না, আমার স্রষ্টার আকারও নেই, আর তিনি নিরাকারও নয়। নিউটন বলছে আছে এটা সত্য, তার কাছে সর্বশক্তি, ওয়াহদাহু লা শারীকা লা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ আছে এটা সাইন্টিফিক্যালি প্রমাণ হয়। স্যার আইজাক নিউটন মেনে নিয়েছে তো তুমি আমি কোথাকার কে? যখন সে আছে তাহলে তার রহমত থাকবে, ক্রিয়েটর যখন আছে সে ক্রিয়েট করতে পারে, সোর্সটা যখন আছে সে সৃষ্টি করতে পারে। বাবাজি আমার কথা বুঝতে পারছেন? কারণ একটা কঠিন চক্রান্ত চলছে বুঝলেন। আমরা যখনই গয়েশপুরে চলে আসছি, ও লিখে দিচ্ছে, এই লিখে দিচ্ছে, কথা বুঝতে পারছি না। গতবারে যেটা হলো, প্রশ্নের উত্তর দিতে দিতে টাইম চলে গেল, আর এতগুলো মানুষ ওয়াজ শুনবে বলে বসে রইল, মহরুম হয়ে গেল। কি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ওই জন্য আজকে আমি চাহানকে বলছিলাম যে এদের কাজ হচ্ছে, কারণ ওরা বলে ফেলেছে এখন পুরপুরা হুজুরের ছেলেরা বেশি পড়ালেখা জানে। এখন এটা প্রমাণ করার জন্য ওরা যদি এসে স্কিল দেখায়, মুশকিল আছে? অতএব বোধহয় স্কিল দেখাবার আগে ওকে রাগিয়ে দিতে হবে। এখন আমরা বুঝে গেছি, আর রাগবো না, যতই রাগাক আগে ওয়াজ টোয়াজ করে আপনাদের জান ভরিয়ে তারপর নিচে নামবো। কি কথা, দুবার রেগেছি আর ঠকছি না, কথা বুঝতে পারছেন না? শেষ বেলায় ব্যক্তিগত আক্রোশ, এই সে কি বাম বলে কানতে কানতে গয়েশপুর থেকে মেহরাব ভাই চলে গেছে। আমি যদি কানতে কানতে আমার ঘরে চলে যাই তো আপনারাও কানতে কানতে বাড়িতে এসেছেন দাদা হুজুরের কথা বলতে, কথা ঠিক না বল? তাহলে আপনারা কানতে কানতে এলেন কেন? এটা আমার ওয়াজদ, আমার হুজুর কেবলা কেঁদে ফেলেছেন, এটা আমার ওয়াজদ, আপনার জানটা কেঁদে উঠেছে, কারণ আমার মায়ের পীর, আমার আব্বার পীর, কেন এমন করে ছোট করে কথা বলা হলো, ওকে লিয়ে এত বাড়াবাড়ি করার আছে নাকি, এই কথাটা লিখলো, আপনাদের জান কেঁদে উঠেছে, তো ওয়াজ কান্না পাবে না? তবে বলো আমি প্রশ্নের উত্তর দিতে পারিনি, এটা তো কই বলছো না? আমি তো সব ভেঙে দিয়ে গেছি, আবার নতুন করে আর কিছু বলার নেই, এখন ওয়াজ করার, বিন্দাস বলনে কাজী আর কিসি পিতারাব দেখনে কানে, চলুন আমার আল্লাহ আছে সাইন্টিফিক্যালি প্রমাণ হয়েছে, ঠিক আছে? এখন আল্লাহ যখন আছে আমরা কালমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কলমা পড়ছি, আপনি পড়ছেন, আপনি পড়ছেন, আপনি পড়ছেন, আপনি সবাই মিলে আমরা যখন কলমা পড়ছি, আমরা শুধু পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা মানুষ ওরই মধ্যে থেকে এর মধ্যে 10 জনের একজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ও মাথাটা এরকম করছে কেন? বাচ্চারা দেখলে হাসছে, ই পড়ছে স্মুথলি, ও মাথাটা এরকম করছে কেন? ইন্নাল মুমিনা হাদিস পাক, ইন্নাল মুমিনা ইজাজনাবা কানাত মুত্তাকুন সাউদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। আজকে আমার সারাদিন না বুকে একটা জাম হয়ে আছে, কি বলছে? প্রতিটি মোমেনের মোমেনের শরীরের মধ্যে, প্রতিটি মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। প্রতিটি মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে। আমার রাসূল বলে ওটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানুষটা পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ওটা যখন নোংরা হয়ে যায় ওই মানুষটা নোংরা হয়ে যায়, তখন ওর চোখে ভালোটাও খারাপ লাগে আর খারাপটাও খারাপ লাগে। ওই গোস্তের টুকরোটার নাম ইংরেজিতে হার্ট, বাংলায় মন বা হৃদয়, হিন্দিতে জিগার, উর্দুতে দিল, আর আরবিতে ওটাকে কলব বলা হয়। ঠিক আছে, দিল দিল সব তো দুনিয়া সব। চাচা ওর দুতলা বাড়ি হলে তোমার কবে হবে? আরে ওর মতো আমার হারামের পয়সা আছে, বাড়ি করতে হবে। এটা কি হলো? আপনি বলতে পারতেন ইনশাল্লাহ আল্লাহ দিলে আমার হবে, আপনি কেন বললেন ওর হারামের পয়সা? বেচারা সকালবেলায় সেই যাবে বাবুলালের হাটের, কি নাম, এবিএম হাটে গেছে সকালবেলায়। কথা বুঝতে পারছেন না? আজকে লাল চা খাবো, হ্যাঁ সকালবেলায় বেরিয়েছে, বাচ্চাটা ওর ঘুমাচ্ছিল, রাত্রে ফিরে এসেছে তখনও বাচ্চা ঘুমাচ্ছে, ওর মাথার ঘাম পায়ে পড়ে গেছে, গেঞ্জিটা নিংড়েছে, বুকের রক্ত ঘাম হয়ে বার হয়েছে, একটা একটা করে ইট ইট কিনে সুন্দর বাড়ি করেছে, সোনার চামচ রূপোর চামচ মুখে দিয়ে আমরা কেউ জন্মাইনি, ছোট্ট থেকে বুকের রক্ত পানি করে আজ বাড়ি হয়েছে, সুন্দর বাড়ি হয়েছে, ওর দেখে বুক ফেটে যাচ্ছে, নামাজ আছে, রোজা হজ জাকাত সবই করছে, অথচ বাড়ির দিকে তাকিয়ে, হ্যাঁ ওর মতো আমার হারামের পয়সা আছে, ঘর করতে হবে। আরে ও কি চাচা, আপনি বলতে পারতেন ইনশাল্লাহ আল্লাহ দিলে আমারও হবে? তার কি ফায়দা? ফসাদাত ফসাদাল জাসদে কুল্লুহু, ওই গোস্তের টুকরোটা নোংরা হয়ে আছে, মেশিন খারাপ হয়ে আছে, কলব মনের মধ্যে নোংরা পড়ে আছে। আল্লাহ রাসূল বলছে যার মনে নোংরা থাকবে তার সোচটা নোংরা হবে। কথা বুঝতে পারছেন না? তার সোচটা নোংরা হবে। আচ্ছা চাচা, ওর ছেলে মোটর সাইকেল কিনলো, তোমার ছেলে কবে কিনবে? কিনলে হবে না তো, পড়লে বেলচে করে তুলতে হবে। এটা কি হলো? আপনি বলতে পারতেন আল্লাহ ছেলে পেলেদের হেফাজত করুক, কি কথা ঠিক না ভুল বলছি? তোমার ছেলে সাইকেলে প্যাটেল মারি বলে আরেকজনের ছেলে মোটর সাইকেল কিনলে তুমি গালাগাল দেবে? কি কি আশ্চর্য, হ্যাঁ মানুষের ভালো মানুষ সহ্য করতে পারছে না, মানে মেশিন খারাপ হয়ে আছে, বলে ওটা কি নোংরা পড়ে? আল্লাহ রাসূল বলছে পড়ে, সাইন্টিফিক্যালি প্রমাণ। আমার বড় চাচা যান হুজুর পীর কেবলা, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, দেখবেন বুক এখান থেকে এটা চিরা, হাত এখান থেকে এটা কাটা, এখান থেকে এটা কাটা, পায়ের কি বাইপাস সার্জারি হয়েছিল, পাঁচ জায়গায় কাটে, বুকে দুই হাতে দুই পায়ে এতটা করে কাটে। তোমরা যখন বাইপাস সার্জারি হয়ে দিল্লিতে স্কটসে ডাক্তার নরেশ তেহান করেছিলেন, কোরআন হাদিস ছেড়ে দিয়ে গল্প শোনাচ্ছেন, বাজার খারাপ একটু শুনুন। তো হয়েছে কি, সব কিছু হচ্ছে, ডাক্তার আসলো ভিজিটে, হ্যালো পীর সাহেব, হাউ আর ইউ? আই এম ফাইন রাইট নাও ইনশাআল্লাহ বাই দ্য গ্রেস অফ আল্লাহ, বচন বলছে। পীর সাহেব আপনার তো ছুটির টাইম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি আপনাকে কয়েকটি এক্সারসাইজ দেবো, এই এক্সারসাইজ গুলো আপনাকে করতে হবে। এখানে যাদের হার্ট অপারেশন হয়েছে, হিন্দু মুসলিম প্রত্যেককেই ওই একই এক্সারসাইজ দেয়। যাদের হার্ট অপারেশন হয়েছে জিজ্ঞেস করবেন, কারণ আপনি হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আমাদের তো শরীর খারাপ, হিন্দু শরীর খারাপ আর মুসলিম শরীর খারাপ, হিন্দু জ্বর মুসলিম জ্বর হয় না, আমাদের জ্বর হলে একই জ্বর হয়, আমাদের যখন রক্ত লাগে হিন্দু রক্ত মুসলিম রক্ত লাগে না, আমাদের যখন মাথা ব্যথা হয় ভাই হিন্দু মাথা ব্যথা আমার, আমার মুসলিম মাথা ব্যথা, মানে প্যারাসিটামল আলাদা হয় না। তাহলে কি আল্লাহ তাআলা বানাবার সময় তফাত করেন আর আমরা তফাত করার কি? আল্লাহ আমাদের সৃষ্টি করার সময় কোন রকম দূরত্ব রাখেনি, উভয়ের মধ্যে সিমিলারিটি রেখেছে, আমরাও যেন তফাত না করে ফেলি এটাও মাথায় রাখতে হবে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই, আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি, সে তার জগতে, আমি আমার জগতে, সে তার দিন নিয়ে, আমি আমার দিন নিয়ে, আমার লক্ষ্য আমার আল্লাহ, তার লক্ষ্য তার পরমাত্মা। আমার আল্লাহ বলছেন ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, বেদ খুলুন সেখানে পাবেন সধর্ম নিধয়ং সেও, মানে তাদের পরমাত্মার কাছে প্রিয় ধর্ম হচ্ছে তার ধর্ম, হতে পারে তার জন্য মানবতায় তফাত কোথায়, সামাজিকতায় তফাত কোথায়, হিউম্যানিটিতে তফাত কোথায়, মানবিক দিকে তফাত কোথায়, মূল্যবোধের তফাত কোথায়, কি ভাই কথা বুঝতে পারছেন কি পারছেন না, ওটা তো আমাদের আত্মিক ব্যাপার। যাই চলো দেখাও তো, লেডিসটা সোফার উপর যে বসলো, আমরা নামাজের মধ্যে যেমন করে বসে ঠিক সেইভাবে বসে হাতটা খালি সোজা করে দিল, বুঝলেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আমি আর ইমরান ভাই দাঁড়িয়ে আছি, ইমরান ভাই চেনেন তো, দাঁড়িয়ে আছি, পীর সাহেব আপনি দমটা এইভাবে টানবেন, জোর করে ছাড়বেন, আমি ইমরান ভাইকে বলছি ভাই হু বলে ছাড়ছে, আল্লাহ বলে টানলে তো গেমটাই ফিনিশ হয়ে যায়, বলবেন না সুবহানাল্লাহ, হু বলে ছাড়ছি, আল্লাহ বলে যদি টানে তো ওটা আমার পাসান পাসান জিকির হয়ে যায়, পাসান পাস কোনটা, আমি একবার বলবো হুয়ের কথা, চুপ চুপ করে দাঁড়া, একদম বেশি বকবি না, আমাকে বলছি বেশি বকবি, দাঁড়া তো, ঠিক আছে কোনো ব্যাপার নয়, ফের খানিকক্ষণের পরে দেখাচ্ছে, শো নেক্সট, পরের এক্সারসাইজটা দেখাও, পরেরটা দেখাচ্ছে, ফির সাহেব জাস্ট লাইক দ্যাট, এখান থেকে স্টার্ট করবেন, মিডল অফ দা চেস্ট স্টার্ট করবেন, দম নিন, মাথার উপর দমটা রাখবেন, বাঁদিকে আছে আপনার হার্ট, হার্টে অনেক সময় ইনফেক্টেড ব্লাড দূষিত রক্ত আসে, ওই দূষিত রক্ত যখন হার্টের মধ্যে এসে জমে তখন আপনার মাথাটা গরম হয়ে থাকবে, সবকিছু খারাপ লাগবে, আনইজি লাগবে, হেজি লাগবে, বুকটা জাম হয়ে থাকবে, ওই জন্য দূষিত রক্তটা হার্টে পাম্প করাতে হবে, কিভাবে করবেন, দমটা যে ধরেছেন জোর করে দিন, কথা বুঝতে পারছেন না, আমি বললাম ইমরান ভাই আর চুপ করে থাকা যাবে না, এবার আমাকে লাগতেই হবে, এক্সকিউজ মি প্লিজ স্যার, আই বেগ ইউর পার্ডন স্যার, এক্সকিউজ, ওকে অ্যালাউ মি টু শো দ্যাট এক্সারসাইজ, ইয়েস শিওর, এক্সারসাইজটা আমি একটু দেখাতে চাই, আই গট দিস এক্সারসাইজ, আই মিন ইয়েস, দিস ইজ দ্য স্পিরিচুয়াল প্রিস্ট, হি ট্রেন্ড দ্যাট এক্সারসাইজ হিজ ফলোয়ার ফ্রম হিজ দরবার, ওই যে মানুষটি আছে উনি হচ্ছে একটা স্পিরিচুয়াল প্রিস্ট, স্পিরিচুয়াল প্রিস্ট মানে আধ্যাত্মিক ধর্মগুরু, কথা বুঝতে পারছেন তো, উনি একজন আধ্যাত্মিক ধর্মগুরু, উনি দরবারে বসে উনার ভক্তদের এই এক্সারসাইজে শিক্ষাটাই দেয়, কি ডান দিকে মিডল অফ দ্য চেস্ট, ঠিক এই জায়গায় আছে আমাদের রূহ, কি তাই তো, মাথায় আকফা, বাঁদিকে ঠিক এই জায়গায় আছে আমাদের কাল্ব, কাল্বে ধাক্কা মারতে হবে, কথা বুঝতে পারছেন, ক্যান আই শো দ্যাট এক্সারসাইজ ডক্টর, মেডিকেল স্যার, শিওর, আমি যে বসলাম বড় চারজন মুচকে মুচকে হাসতে বলি, শয়তান কি করে দেখ, বসে আছে ডাক্তার, লাইক দিস না, বলছে রাইট রাইট রাইট রাইট রাইট রাইট, বলছে নো ম্যান, হা সব তো হাওয়া বার হয়ে গেল, প্রেশারটা বেলে কোথায়, আমি ইচ্ছা করে করেছি কিন্তু, কথা বুঝতে পারছেন, ঠান্ডা মাথায় বুঝবেন, ঘটনা পরে শুনলাম, আগে বুঝে নিন কেন কালবা, সাইন্টিফিক কজ দেখুন কালিমা শরীফের মধ্যে। এটা কেন বলছি, এটা আমার গবেষণা, আমি এর উপরে রিসার্চ করছি আপনারা জানেন। আবার কোন ডাক্তার আর একবার বলে করো, নো ম্যান ওয়াই ওয়েস্টিং দ্য টাইম, ওয়ান মোর চান্স প্লিজ, ওয়ান মোর চান্স, ইয়েস শিওর, বাট ইয়েস দ্যাটস রাইট, আই ক্যান ইস্যু অ্যাগেইন স্যার, বাট ইয়েস শিওর, আমি দেখাচ্ছি, www.anibar.in